بسم الله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين سورة حج 34 نمبر آية عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يزح فلا يقربن مصلانا رواه ابن ماجه بإسناد حسن যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গতকাল বাংলাদেশের আকাশে জিলহজ চাঁদ দেখা যায়নি বিধায় আজ থেকে অর্থাৎ আজকে 30 তারিখ হচ্ছে আগামীকাল থেকে জিলহজ শুরু হবে ইতিমধ্যে গরু ছাগল হাট জমজমাট হয়ে গেছে সেজন্য এবারে বিশেষ কিছু বক্তব্যের স্বার্থে গুরুত্ব দিয়ে কথাগুলো বলতে হবে বিধায় ঈদ উল আজহার উপরেই বক্তব্য রাখতে বাধ্য হচ্ছি বিশেষ করে এই মাসাইলগুলি আমাদেরকে আজকে বলতে হবে কারণ যেগুলো ঠিক না হলে কোরবানি ঠিক হবে না ঈদের দিন বা ঈদের দুদিন আগে একটা জুমা আছে ঈদের দুদিন আগে যে জুমাটা আছে অর্থাৎ সোমবার ঈদ হবে শুক্রবার যে জুমা আছে সেই জুমায় মশলাগুলি লাভ হবে না কারণ তখন কেনাকাটা শেষ হয়ে যাবে এজন্য আজকেই বাছাই করে নিলাম এগুলো আজকে বলা দরকার কোরবানি কেন করতে হয় আল্লাহ বলছেন এটা শুধু তোমাদের উপরেই নয় লেকুল্লি উম্মতেন যা আল্লাহ মানসাক বিগত সকল উম্মতের উপরে আমরা মানসাক অর্থাৎ কোরবানি অপরিহার্য করেছিলাম কেন করেছিলাম লেজগুলুসমাল্লাহ আল্লাহ মা রাজা কাকুমেন বাহিমাতুল আনাম যেন তারা আল্লাহর নাম স্মরণ করে তাদেরকে রুজি হিসাবে যে গবাদি পশু দেওয়া হয়েছে তাকে জবাই করার সময় ফাইলা হুকুম ইলাহ ওয়াহেদ মনে রেখো তোমাদের উপাস্য মাত্র একজন ফালাহু আসলেম তার নিকটেই তোমরা আত্মসমর্পণ করো অবশ্যই মুখবেদিন এবং তোমরা বিনয়ীদের জন্য যাবতীয় সুসংবাদ রইল অল্প কথার মধ্যে বহু কথা এসে গেছে কারণ কাফের মুশরিকরা আল্লাহর উদ্দেশ্যে মাথা নত করে না তারা তাদের খেয়াল খুশি মতো কিছু কি উপাস্য বানিয়ে সেখানেই তাদের যাবতীয় আনুগত্য নিবেদন করে, পশু জবাই করে তারা তাদেরকে খুশি করার চেষ্টা করে। আরবের মুশরিকরা কাবাগিরের চারপাশে অসংখ্য দেবদেবীর মূর্তি বানিয়েছিল, তারা গরু খাসি জবাই করে সেই রক্ত নিয়ে ওই মূর্তির মাথায় মাখাত, কেউ কেউ কাবা ঘরের দেওয়ালে মাখিয়ে দিত, ভাবখানা যেন এই মূর্তি তার সবকিছু, কাবা গৃহেই তার সবকিছু। অথচ মূর্তির কোন গুরুত্ব যেমন নাই, কাবা গৃহের নিজস্ব কোন ক্ষমতা নাই, ফলে মূর্তি হল মুখ্য, আল্লাহ হয়ে যাচ্ছেন গৌণ। এটাকে দূর করার জন্য এখানে জরুরি ভিত্তিতে বলা হয়েছে, যখন তোমরা কোরবানি করবে তখন তার উপরে আল্লাহর নাম উচ্চারণ করবে, কাউকে শরীক করা যাবে না। আমরা সবাই মুসলমান, আমরা কোরবানি করি কোথায়? বিভিন্ন পীরের দরগায়। মেয়েরা যখনই কোনো সমস্যায় পড়ে একটা মান্নত মানে, কোরবানি মানে, আল্লাহ যদি বিপদ থেকে উদ্ধার হয় তাহলে তোমার নামে একটা কোরবানি দেবে। কোথায় দেবে? ও চলে যাবে বিড়াল দোহার মাজারে, না শাহ মকদুমের মাজারে, কাছাকাছি যেখানে মাজার পাবে সেখানে যাবে, অথবা ওটা মান্নত করে রেখে দেবে সিলেটের শাহজালাল মাজারে বা আটরাশির মাজারে বা চরমনারীর মাজারে, এক জায়গায় এক জায়গায় দেবেই। কেন ও কখনই তার বাড়ির পাশে কোরবানি করে গ্রামবাসী গরিব মুসলিম খাওয়াবে এ নিয়তর জনবল মাথা আসবে না। ও ধারণা করে নিয়েছে আল্লাহ কয়েকটা এজেন্সি খুলে বসেছেন মানুষকে ক্ষমা করার জন্য, সে এজেন্সিগুলো হলো এক একটা কবর, মরা পীরের কবর। এই আকিদা আজকের নয়, বহু পুরানা, নূহ আলাইহিস সালামের যুগ থেকেই শিরকি আকিদার জন্ম হয়েছে। সে যুগের পাঁচজন বড় নেককার মানুষ ছিলেন, তাদের নাম আল্লাহ পাক কোরআনে এনে দিয়েছেন। সমাজের নেতারা বলেছিল নূহের কথা তোমরা শুনো না, কারণ ইউরিদা ইয়া তাফাদ্দাল আলাইকুম, নূহ যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছে সে নিজে নেতা হতে চায়, নিজের শ্রেষ্ঠত্ব বড়াই প্রকাশ করতে চায় ইত্যাদি, রাজনৈতিক রং দিয়ে তাকে মানুষের কাছে নিচু করার চেষ্টা করেছিল। তারা বলেছিল ওলা তাদরুন্না আলহাদাকুম ওলা তাদরুন্না ওয়াদদাম ওলা সুআম ওলা ইয়াবুথ ইয়াউক ওয়া নাসরা ওয়াকাদ আদাল্লু কাসীরা। নেতারা বলেছিল খবরদার খবরদার, বাপদাদা করে গেছে তাই করবে, ওলা তাদরুন্না ওয়াদদাম ওয়াদ সুআ ইয়াবুথ ইয়াউক নাসর, এই পাঁচজন বিগত মনুষ্যের কবর পূজা তোমরা ছেড়ে দিও, এরাই আমাদের আখেরাতে মুক্তি দিবে, এদের সুপারিশ আল্লাহ কবুল না করে পারবে না। এরা খুবই ভালো মানুষ ছিলেন, শয়তান তাদের মাথায় এই বুদ্ধি ঢুকিয়ে দিল, এবং এটার উপরে সে নূহ থেকে শুরু করে মোহাম্মদ যুগ পর্যন্ত এটার উপরে চলেছে। ইব্রাহিম যে মূর্তি ভাঙা মানুষটা, মূর্তি ভাঙার গল্প তো আপনার সব জানেন, আর সেই মানুষের তৈরি করা কাবা গৃহে মূর্তি ভর্তি হয়ে গেল। কারা করল? ইব্রাহিমের সন্তান নাই করল, উনি তো করেন কোরাইশ বংশ, কারা? ইব্রাহিমের সন্তান না। অত তারা গর্ব করতে গিয়ে নাহানু আহলুল্লাহ, আমরা আল্লাহওয়ালা, নাহানু আহলু বাইতিল্লাহ, আমরা আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক, নাহানু হুমুস, আমরা কঠোর ধার্মিক, মোহাম্মদ হল বিধর্মী, নওজুল বলসহ নওজুল ইমদার, যেহেতু মোহাম্মদ আমাদের কথা শোনে না, ও নিজে নিজে বলে কি এসব মূর্তি চলবে না। অত যুগ যুগ ধরে আমরা কাজ করে আসছি, ওরা মানা করছে। চিন্তা করুন, কোরাইশ বংশের লোক, তারা ইব্রাহিম বংশের মানুষ, কাবাগৃহ তারাই তত্ত্বাবধান করে, তারাই সবকিছু করে, মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের সন্তানরা মূর্তি পূজারি হয়ে গেল। বাংলাদেশের মুসলমানরা তৌহিদপন্থী দাবি করা সত্ত্বেও তারা সবাই এখন মূর্তি কবর পূজারি হয়ে গেছে। সেই দিনের মূর্তি পূজারি আজকের কবর পূজারির মধ্যে আকিদা বিশ্বাসে কোনই পার্থক্য নাই। তারা মূর্তি পূজা করত ওসিলা হিসাবে, তাদের ওসিলা আল্লাহ কাছে মুক্তি পাবে। এদেশের মূর্তি পূজারি একটু পূজারি ওলারা ওই কবর পূজা করে, কবরবাসী মৃত ব্যক্তির মাধ্যমে আল্লাহ কাছে মুক্তি পাবে সে কারণে। তারাও যুক্তি দিত হাউলা শফাউনা ইনদাল্লাহ, এরা সবাই আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী মাত্র, সূরা ইউনুস 18 নম্বর আয়াত। আমাদের হুজুররা ফতোয়া দিয়ে থাকেন যে আমাদের পীর সাহেবরা কেউ মরেনি, কবরের মধ্যে জিন্দা আছে, ওখানে বসে মানুষেরা মরিদানদের যাবতীয় রোগ পুড়িয়ে সব ভালো করে দেয়, মামলা টামলা সমস্যা নেই, সবরে পাশ করে দেবে, সেলিবিলে সব গোল্ডেন 5 করে দেবে, কোনো সমস্যা নেই। সেদিনের মূর্তি পূজারীদের যে যুক্তি ছিল আজকের কবর পূজার দেশে একই যুক্তি হয়েছে, কবর পূজার স্থানে এখন এসে গেছে স্থান পূজা। কোনো কিছু হলেই অমনি চলে যাবে একটা স্থানে, সেখানে গেলেই সব কিছু পাওয়া যাবে। স্থান পূজার বহু জায়গা আছে। এই জন্য স্থান পূজা খতম করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বায়াতুর রেদওয়ান হুদাইবিয়ার যুদ্ধের সময় যে গাছতলায় বায়াত হয়েছিল সেই গাছটাকে উনি কেটে ফেলে দিয়েছিলেন, যেন এখানে বসে ওই গাছটাকে পূজা করতে না পারে। এখন আমাদের ভাগ্যে এমন জুটে গেছে, আমাদের রাজশাহীতে শাহ ওলির শাহ সুলতানের মাজার কয়টা জানেন? একটা আছে গোদাগাড়ি, একটা আছে রাজশাহী ইউনিভার্সিটির মাঝখানে, একটা যেন কোথায় আছে, একটা মানুষ কয়টা কবর হয়। এসব কবর পূজার যে ব্যবসা খেলেন ঠিক বাজেদ বুস্তামির আছে না চিড়িয়া জানেন, ও জিন্দি তখন বাংলাদেশে পা দেয়নি, তিনি ইরানের লোক, মারা গেছে ইরানের বিস্তাম শহরে, অথচ তার কবর হয়েছে চট্টগ্রামে। ওই কবরের দিকে যদি আপনি তাকে একটু চোখ পাকাই থাকেন, যদি ঢিলও মারেন আপনার কল্লা কাটি দেবেন, অথচ কোন কবরই নেই, সেটা ভুয়া, সেটা ব্যবসা। এই বিনা বুঝির ব্যবসায় ধর্মিক লোকেরা ধর্মের নাম ভাঙিয়ে এগুলো করছে, এগুলো আদৌ ধর্ম নয়, এগুলো শিরক, শিরকের আড্ডাখানা। এখানে যাওয়া যাবে না, ওদিকে তাকানাও যাবে না, ওই দিকে উদ্দেশ্য করে কোন পয়সা ব্যয় করা যাবে না, পাঁচটা মিনিট সময় ওদের জন্য ব্যয় করা যাবে না। অতএব এই মুসলমান, এদের ভোটে ইসলামী হুকুমত কায়েম হয় বাংলাদেশে, এসব পাগলের প্রলাপ ছাড়া কি? আসেন, আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ বলছেন ফালাহু আসলামু, আলহামদুলিল্লাহ, তোমরা আল্লাহর জন্য আত্মসমর্পণ করো, মূর্তির জন্য নয়, কোন মানুষের জন্য নয়। অবশ্যরিল মুখবিতিন, যারা বিনয়ী তাদের জন্য জান্নাতের সুসংবাদ। অধ্যত্ব যারা করে, অবাধ্য যারা হয়, যারা কোরআন হাদিসকে অগ্রাহ্য করে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ নয়। হতে পারে তাদের মাথায় টুপি দাড়ি আর বাইশ হাত পাগড়ি কিছু লাভ হবে না। হাদিস কোরআন বলার পরে যারা নিজেরা এলেমের অহংকার করে তাদেরকে কি বলা যেতে পারে? এই জন্য এখানে কথাটা বলা হচ্ছে অবশ্যই মুখবেতেই, বিনয়ীদের জন্যই সুসংবাদ, উদ্ধতদের জন্য নয়। মুসলমানদের জন্য যে কোরবানি, হাবিল কাবিলের কোরবানি ইতিহাস থেকে নয়, কোরবানি ইতিহাস শুরু হয়েছে আদম আলাইহিসসালামের ছেলে হাবিল এবং কাবিলকে দিয়ে। হাবিল কোরবানি করেছিলেন আল্লাহর বাস্তে, তিনি ছিলেন মোত্তাকি পরেশগার মানুষ, আল্লাহ তার কোরবানি কবুল করেছিলেন। কাবিল কোরবানি করেছিল, ও ছিল কৃষক মানুষ, সবচেয়ে নিকৃষ্ট ফসল যেটা চিটা ভুষি, ওইগুলো আল্লাহ নবী কোরবানি করেছিল। এগুলো তো কেউ খাবে না, এইগুলোই দেখ, ভালোগুলো তো আমরা খাব, নিজের যুক্তি নিজের লজিক দিয়েছিল শয়তানের মতো। বাস আল্লাহ বলে তোর অন্তর খবর আমরা রাখি বেটা, তোমার চিটা ভুষি খাওয়ার জন্য আমি কোরবানি করতে বলি নাই, আর হাবিলের গরু আমি দুব আমি খাবো না, আমি দেখব তোমাদের দুই ভাইয়ের তাকওয়া কতটুকুই। তো কাবিল পরীক্ষা হেরে গেল, আল্লাহ পাক তার কোরবানি কবুল করেনি, কাবিল গেল রাগ হয়ে, তোরটা কবুল হলে তোকে দুনিয়া রাখবই না। ভালোর প্রতি হিংসার এই চিরন্তন শুরু হয়েছে সে হাবিল কাবিল থেকে, চলছে আজও পর্যন্ত। নইলে নবী রাসূলুল্লাহ মার খেয়ে গেলেন, বলুন তো আপনারা যদি বলেন যে ভালো মানুষ থাকে কেউ মারে, কিছু না কিছু ঘটেছে, নইলে কি এত কিছু রটে? এতে আমাদের বাঙালি হাদিস, যা রটে তার কিছু না কিছু ঘটে, দশ যেখানে আল্লাহ সেখানে। সমস্ত লোক মিলে যখন ওকে খারাপ বলছে, নিশ্চয় লোকটা খারাপ, তাহলে আপনি বলবেন সকল নবী রাসূল খারাপ ছিল? কোন রসুল কোন নবী সম্পর্কে যদি কেউ এই ধারণা পোষণ করে যে তিনি খারাপ মানুষ ছিলেন, সে তো মুসলমান থাকবে না, ইসলাম তো খারিজ হবে, ওটাতেই ওই বিশ্বাস হয়ে যায়। অথচ কোন নবী রসুল তো অধিকাংশ মানুষ সমর্থন পান নাই, এটা ঐতিহাসিক সত্য, কোরআন হাদিস ভিত্তিক সত্য, এক চিরন্তন সত্য, আজ পর্যন্ত সত্য। যখন যে এলাকায় দেখবেন একটা ভালো মানুষ আছে, তার অন্তত দশ গুণ বেশি মন্দ মানুষ আছে, তাহলে এই মন্দ মানুষের ভোটে ভালো মানুষ জয়লাভ করবে, তার ইসলাম কায়েম করে দেবে, এ আমাদের দিন হবে, সেটা পাগল লোকরাই এগুলি বিশ্বাস করে। তবে হ্যাঁ, এই বেদাতিরা কিন্তু হেদায়েতের সম্মান করে, এটাও ঠিক, এটা যে ভালো মানুষ এটা কিন্তু সবাই স্বীকার করে, কিন্তু স্বার্থ স্বার্থী রাজি হয় না। আর এই কারণেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। দুনিয়া আপনাকে বিজয়ের সুসংবাদ হতেও পারে নাও হতে পারে, কিন্তু আখরাতের বিজয় সুনিশ্চিত। দুনিয়াতে মার খাবেন, নির্যাতিত হবেন, বিভিন্ন অপবাদে অপবাদগ্রস্ত হবেন, কিন্তু আল্লাহ পাকের কাছে আপনি সম্মানিত হবেন, এটা কি বড় পাওনা নয়? এজন্য আয়াতের শেষ আল্লাহ বলে দিয়েছেন অবশ্যই মুখবেতীন, যারা বিনয়ী তাদেরকে তুমি সুসংবাদ দান করো। এবার আসুন আমাদের কোরবানি, সাহাবাকরাম জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসূল আমরা যে কোরবানি করি কিসের সুন্নত? আল্লাহ নবী জবাব দিলেন সুন্নত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত। এটা দলিল দেন কোরআন থেকে, ওফাদাইনাহু বিযবহিন আযীম ও তারাকনা আলাইহি ফিল আখিরিন, সূরা সফাত 107 ও 108। ইসমাইলের কোরবানি দিতে গিয়ে আল্লাহ পাক তাকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম থামো, তা সাদাক্ত রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ, আর আমরা এমনি করেই সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহর উপরে বিশ্বাস পরীক্ষা করেছেন তিনি ইব্রাহিমের, নিজের সন্তানকে কোন পিতা সন্তান হত্যা করতে পারে? যখন দেখলেন যে না ইব্রাহিম তার সন্তানের চাইতে আমার নির্দেশকে বেশি মূল্যায়ন করেছে এবং উদ্যত হয়েছে সন্তানকে কুরবানি করার জন্য, তখনই তাদেরকে আল্লাহপাক নিষেধ করলেন। আর আল্লাহর প্রতি আনুগত্যের পুরস্কার স্বরূপ তিনি বললেন, আমরা তাকে একটি মহান কোরবানি দ্বারা ফিদিয়া দিলাম, বিনিময় দিলাম, তাকে দিয়ে আমি ক্ষান্ত হইনি, ও তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই কোরবানির প্রথার উপরে পরবর্তীদের উপরে এটা আমরা এই প্রথা ছেড়ে দিলাম। ইব্রাহিম পরবর্তী যুগে বিগত 4,500 বছর ধরে যারাই ইব্রাহিমের অনুসারী বলে দাবি করেন তারা প্রত্যেকেই এই কোরবানি করে থাকে, যেটা ইনশাআল্লাহ আমরা আগামী 6 অক্টোবর সোমবারে সকালবেলা করব। আল্লাহ পাক যদি আমাদের অতদিন হায়াতে রাখেন ইনশাআল্লাহ। এটা কিসের কোরবানি? ইব্রাহিমের সুন্নতের কোরবানি। মনে রাখবেন ইব্রাহিম এবং ইসমাইলের আত্মত্যাগের স্মরণে আপনাকে এই কোরবানি করতে হবে, এমনি গোস্ত খাওয়া নিয়ে তো করলে কিছুই হবে না। قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يزكه فلا يقربن المصلى যার ক্ষমতা আছে অথচ কুরবানি করলো না সেজন্য আমাদের ঈদগাহ নিকটবর্তী না, এটা ধমক। এটা এমন নয় যেটা ফরজ ওয়াজিব, এটা একটা ধমক, এটা ওয়াজিব ফরজের দলিল নয়। ইব্রাহিমের সুন্নত এটা, আর এটা যে সুন্নত এটা ফরজ ওয়াজিব নয় প্রমাণ করার জন্য আবু বকরের মতন ব্যক্তি, ওমর ফারুকের মতো ব্যক্তি, তার ছেলে আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে মাসউদ, এই সমস্ত প্রথিতযশা সাহাবী ইসলামের বলাদের স্তম্ভ যারা, তারাও মানুষকে বোঝানোর জন্য কখনো কখনো দুই এক বছর কোরবানি করতেন না, যেন মানুষ বুঝে যেটা ফরজ নয়। ওনারা যা করে মানুষ তা অনুসরণ করবে। তো এরপরে আসেন, এটা কি সাহেবে মেরাজ অত্যন্ত সুন্দর একটা কথা বলেছেন, হাজা শিয়ারুন আযীমুন লিল ইসলাম, কোরবানি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিদর্শন। আমি যে মুসলমান তার প্রমাণ এই, আমি কোন দেবদেবীর জন্য কোরবানি দেই না, আমি আমার আল্লাহর জন্য কোরবানি দেই। এটা একটা প্রমাণ করার জন্য বিশ্বব্যাপী একটা বড় গুরুত্বপূর্ণ একটি নিদর্শন হচ্ছে কোরবানির ঈদ উল আজহার এই প্রথা। দুর্ভাগ্য মনে যুক্তিবাদী আজকাল যুক্তি দেয়, তো যেখানে থাকতে ভালো যুক্তি শুনেছিলাম ভাই, এর আগে বা পরে কখনো আমি এই যুক্তি পাইনি। বলছে ওই কারারক্ষী পুলিশরা আমাদের গার্ড দেয়, তো তিন ঘন্টা গার্ড দেয়, একজন একটা চালাক কারারক্ষী এসে দাঁড়িয়েওয়ালা, ওর মাথা কি ভূত ঢুকেছে আল্লাহ জানে। আমাকে স্যার ইসলাম তো শান্তির ধর্ম তাই না স্যার? হ্যাঁ, তো গরু খাসি জবাই করে গেল তো শান্তি হলো কি? একটা নিরীহ জীব কতদিন করে আমার পুষলাম আদর করে, আচ্ছা জবাই করে দেবো, মায়া লাগে না স্যার, আল্লাহর কি একটু মায়া দেওয়া নেই জবাই করতে বলে, তোর মাথায় শয়তান ঢুকেছে। তো না স্যার, আসলে শয়তান না, আমার মাথা আটলে দিয়ে বললাম, দেখো তুমি কোরআন হাদিস মানো? তাহলে হ্যাঁ মানি, মানে কি আমার ঘরে হাদিসের গ্রন্থ প্রকাশ কেনা আছে, জীবনে পড়ছ? স্যার পড়বো কখন স্যার, থাকে পুলিশ চাকরি থাকলে খাওয়া হয় না, আর তুই যদি পড়ো নি ও থাকে না দেওয়া সমান কথা, তোমার কপালে কিচ্ছু নেই, কোরআন পড়ছ জীবনে? তাহলে স্যার এমনি এই ইন্না তানা কালকাসারটা এই কিছু মনে আছে আর দাঁড়িয়ে নেই, আর তোমার বিদ্যাবুদ্ধি এই নিয়ে তুমি আমার সঙ্গে তর্ক করতে আসছো, তোমরা কি বলবো? যাকগে কোরআন হাদিস সত্য বিশ্বাস করো তো, এটা করি স্যার, এটা কোনো ভুল নাই। ঠিক আছে এবার শোনো, এই আয়াতটা পড়লাম, আল্লাহ বলছেন আল্লামা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, গবাদি পশু আল্লাহ দিয়েছেন তোমাদেরকে রিজিক হিসাবে। রিজিক মানে কি? মরে গেলে ফেলে দিব শিয়াল কুকুরি খাওয়ার জন্য, তুমি খাবা? স্যার এ তো জানতাম না আল্লাহ এটা বলছে, তা এখন তো স্যার ঠিকই খাবো, আর তুমি কোরবানি করতে না নাকি? লোকের ঠেলা ভিড়ে একটু করি কিন্তু মনে আমার চায় না, পোষা ছাগল গবে করে দেবো। হ্যাঁ ওটি মরলে শিয়াল করে খায় তন্তু বেশ খাইতে পারে নাকি? চিন্তা করে মানুষের চিন্তাধারা কোথায়, মানে পুরো ইসলামটা নিয়ে একটা খেলতামাশা পরিণত হয়ে গেছে। একটা খেলনা যে যা মনে করে সেটাই যেন দিন, ভাবটা নেই। এটা মনে রাখবেন পয়েন্টটা, গবাদি পশু আমাদের খাদ্যবস্তু, পূজার বস্তু নয়। ভারতের কোটি কোটি হিন্দু গাভীকে পূজা করে, তারা এটাকে দেব দেবী মনে করে, অত্যন্ত সম্মান সে দেশে, তাই না? এমনকি ওদের একটা নাম করা রাজনৈতিক দলের প্রতীক হচ্ছে গাভী, ওইটা দেখিয়ে যেন ওই দলকে লোক ভোট দেয়। বাংলাদেশে তো বলেছে নৌকা, যাতে নৌকার মাঝিরা ভোট দেয়, আর আমরা ভাত খাই যেন ধান খাওয়া লোকেরা যেন ধানে ভোট দেয়। ওদের সাথে ধোকা হলো গাভী, যাতে মানুষ গাভী পূজারীরা গাভীকে ভোট দেয়। আরে গাভী যে কোন দলের প্রতীক দেখা দেয় কিনা, গাভী যখন আছে এইবার থেকে মরবো নাকি? দেবদেবের আশীর্বাদ ভিন্ন মুক্তি হলে আমাদের নরকে চলে যাব? এটাও রাজনৈতিক ধোকা। গাভী কখনো পূজার বস্তু নয়, গরু গাভী ছাগল ভেড়া ইত্যাদি আল্লাহ আমাদের খাওয়ার জন্য দুনিয়া পাঠিয়েছেন, রিজিকের জন্য দুনিয়া পাঠিয়েছেন। আর একটা মনে রাখবেন সূরা হজ 34 নম্বর আয়াত, আল্লামা রাজাকাহুম মিন বাহিমাতিল আনআম, তোমাদের রুজির জন্য আল্লাহ পাক যে রুজি গবাদি পশু সৃষ্টি করেছেন সেটা তোমরা কোরবানি করবে। এটা কি শুধু জবাই করার কি উদ্দেশ্য? না, আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম, গবাদি পশু কোরবানির গোশত হাড্ডি কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের হৃদয়ে লালিত আল্লাহর প্রতি গভীরতম প্রদেশে লালিত তাকওয়া বা আল্লাহ ভীরুতা। কে কত গভীর আল্লাহ ভীরুতা নিয়ে কোরবানি করছো ওটা কি আল্লাহ দেখেন? তোমার মধ্যে কোন শিরিক আছে কিনা, কোন বেদাত আছে কিনা? শিরিক মুক্ত নির্ভেজাল তৌহিদের বাস্তব পরীক্ষা দেওয়ার জন্য মানুষকে আল্লাহর নামে আল্লাহর রিজিকের উপরে কোরবানি করতে হয়। এদিন আমার সবাই জয়ীফুর রহমান, আল্লাহর মেহমান। এদিন খেয়াল করে দেখেছেন কি যে জীবনে গোশত খায় না, সে কিন্তু কোরবানির দিন একটু গোশত খায়, তাই না? এবং আলহামদুলিল্লাহ কোরবানির গোশত খেয়ে কারো ক্ষতি হয় এরকম রিপোর্ট খুব কমই পাওয়া যায়। অনেকে গরু গোশত খায় না কিন্তু কোরবানির দিন খায়, যে না আমরা আজকে আল্লাহর মেহমান, আল্লাহর খানা খাবো, কেন ক্ষতি হবে? আল্লাহ তো রোগ দেয়, আল্লাহ রোগ সারায়, ইনশাআল্লাহ আমি গরু খাবো, দেখি আল্লাহ আমাকে রোগ দেয় কিনা। এই আকীদা বিশ্বাস নিয়ে খাবেন, কিচ্ছু আপনার হবে, আল্লাহর তাওয়াক্কল মজবুত রাখবেন, শুধু তাওয়াক্কল আল্লাহ দেখতে চায়। কোরবানির দিন সকালবেলা না খেয়ে আসতে হয়, কারণ আপনি আজকে আল্লাহর মেহমান, যাবেন কোরবানি করবেন, ওই গোশত থেকে আপনি ইফতার করবেন, প্রথম খাবেন সেটা, এটি প্রমাণ হবে সত্যি সত্যি আপনি আল্লাহর মেহমান। হায় রে বাংলাদেশি মুসলমান, কোরবানির দিন সকালে সিমাই জর্দার ধুম পড়ে যায়, এগুলো না খেয়ে কেউ বাড়তে বের হয় না, ধিক তোমাদের ইসলাম, টুপি দাড়ি সারা তোমাদের মধ্যে কিচ্ছু নাই, ভিতরে তাকওয়ার কোন বালাই তোমাদের মধ্যে নাই। আমার নবী খেতে পেতেন না, দুদিন তিন দিন না খেয়ে থাকতে হতো, পেটে পাথর বাঁধতে হতো, সেই নবী কোরবানির দিন কোরবানি করে প্রথম তার গোশত দিয়েই ইফতার করতেন। এটা জয়ীফ হাদিসে বায়হাকি যে কলিজা দিয়ে, এটা কলিজার হাদিসটা জয়ীফ আর গোশত খাওয়ার হাদিসটা সহি আহমদে আসছে মুসনাদ আহমদে। অতএব আপনারা শুধু কলিজা কেন, যে কোনো অংশ যদি খান ঈদের দিন আলহামদুলিল্লাহ ওটাই আপনার ইফতার হিসেবে আল্লাহর কাছে কবুল হবে, নিঃসন্দেহে খাবেন আল্লাহর তাওয়াক্কল করে। এটা বোঝা যাচ্ছে আমি আল্লাহর দেওয়া গবাদি পশু আল্লাহর নামে জবাই করে আল্লাহর নামে ইফতার করছি, এটাকে কিন্তু সিয়াম বলা হবে না কিন্তু ইফতার বলা হবে, যেহেতু সকালে খাইনি। ইফতারের বাংলা কথা হচ্ছে আপনার কি বলে সকালবেলা উপোস, উপোস ভাঙা, যে নাস্তা করি না বাংলাতে, এটারই আরবিতে ইফতার বলে। তা আমরা তো নাস্তা সকালে করি নাই, যদি করে আসেন আপনি সুন্নতের বরখেলাপ করলেন। মনে রাখবেন সুন্নতের বরখেলাপ করে কখনো নেকি পাওয়া যায় না। আজকাল ঢাকায় যারা বা অন্য কোন বড় বড় শহরে যারা বসবাস করেন তাদের কোরবানি করার লোকের সমস্যা আছে, তারা কিন্তু বিপদগ্রস্ত। বাজারে গিয়ে সবচেয়ে বড় গরুটা কিনবে, কাল দেখলাম পত্রিকায় একটা গরুর দাম হয়েছে 15 লক্ষ টাকা, চিন্তা করছেন? নিশ্চয়ই কেউ না কেউ কিনবে, ও বসে থাকবে না, কিনবেই। আর এই গরু ঈদের দিন সকালে কে জবে করতে আসবে? আর এই কোটা বাসা করবে কখন? কোন রিপোর্ট আমরা পেয়েছি গত বছরে ঈদের দিন সন্ধ্যাবেলায় গিয়ে ওই গোশত একজনের ভাগ্যে জুটেছে, সারাদিন সে না খেয়ে কত যে কষ্ট পাইছে, এই লোকরা বাধ্য সিনেমা জ্বর দেখায়, এটা করবে কি? এই জন্য হাদিসে আমার রসুল কখনো গরু উট কোরবানি দিচ্ছেন না দেখা যাচ্ছে, তিনি 10 বছর মদিনায় কোরবানি দিয়েছেন কিন্তু খাসি, একটা খাসি যাবে করতে কোটা বাঁচাও করতে বেশি বেশি না 2 ঘন্টা লাগবে, তাই না? সহজে যেটা হয় সেটাই মানুষকে করার জন্য আল্লাহ রসুল নিজে করে দেখিয়ে গিয়েছেন। হতভাঙ্গা বাংলাদেশের যে আল্লাহ নবীর জন্ম হইত যত গরু সখেই সাফ করে দিত, ভাগ্যিস বাংলাদেশে উনি আসেন, এত লোভী জাত কোথাও আছে কিনা সন্দেহ, যত বড় গরু তা কিনবে জবাই করে ঈদের দিন শূন্য আদায় করে না। খেয়াল করবেন, আপনি আপনার ছেলে দুই বাপ বেটা মিলে অথবা আপনি আপনার স্ত্রী দুজনে মিলে যেটা জবাই করতে পারেন, সহজে একটা বকরি কেনে খাসি বাদ দেন, আপনি বকরি কেনে, বকরি কত বল, আপনার স্বামীর সাথে দুজন মিলে একটা বকরি ফেলতে পারেন না, এত মানে প্যারালাইসিস মার্কার লোক আসে নাই বাংলাদেশে, যদি শক্তিতে না করলে একটা বকরি কিনেন তাও ভালো, কিন্তু বড় কিনবেন না, জবাই করতে সন্ধ্যা হবে আর ক্ষুদায় কাতরে অবশেষে আপনি সুন্নত ভঙ্গ করে সিমের জর্দা খাবেন, এইটা দিয়ে কিন্তু কাজ হবে না। প্রসঙ্গ করে কিন্তু কথাটা বললাম, আর কিছু না, জিলহা শুরু হচ্ছে গাল থেকে, এই 10 দিনের নেকি কেমন হাদিসটা শোনেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيهن احب الى الله من هذه الايام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري شنو দেখো হে মানুষ, এই জিলহজের এই 10 দিনের মধ্যে যে আমল করবে অন্য সময়ের সকল নেক আমলের চেয়ে আল্লাহ নিকট অধিকতর প্রিয় হবে বলে সুবহানাল্লাহ। একজন সাহেব বলে, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদ করার চাইতেও কি বেশি নাকি হবে? আল্লাহর রাসূল জবাব দিলেন, ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, অবশ্যই আল্লাহর পথে জিহাদের চাইতেও বেশি নাকি হবে যদি এই 10 দিন তুমি কোন নেক আমল করো। তবে হ্যাঁ, ওই ব্যক্তি যে ব্যক্তি ঘর থেকে বেরিয়েছে জিহাদের উদ্দেশ্যে বেনফসিহি ওয়া মালিহি, তার জীবন নিয়ে এবং অর্থ সম্পদ নিয়ে, ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইয়্যিন, অথচ কিছুই নিয়ে সে ফেরত আসতে পারেনি, অর্থাৎ সে নিহত হয়েছে জিহাদে, ওই ব্যক্তির সম্মান অতুলনীয়, তার উপরে আল্লাহর নিকটে মর্যাদাবান কোন মানুষ হতে পারে না। তো সেই ব্যক্তি ছাড়া আর যত নেক আমল আমাদের আছে সবার চাইতে উত্তম প্রিয়তর নেক আমল হচ্ছে জিলহজের এই 10 দিনে কোন নেক আমল করা। অতএব আপনাদের কাছে আপিল থাকবে, দান সাতটা করা যা করবেন বেশি বেশি এই 10 দিনের মধ্যে করতে পারেন, এমনকি কেউ কেউ যদি শ্যাম পালন করতে চান নফল শ্যাম সেটাও করতে পারেন, একটানা সব 10 দিন করেন না, এরকম কোন আল্লাহ নবীর বা সাহাবীদের এবং আমল পাওয়া যায় না তারা একটানা 10 দিন শ্যাম পালন করেছেন, তো করতে পারেন, যদি এটা নেক আমলে অন্তর্ভুক্ত করতে পারেন, বখিলি করবেন না, দয়া করে এই 10 দিন একটু আল্লাহর পথে ব্যয় করার চেষ্টা করবেন। প্রসঙ্গক্রমে বলে দিচ্ছি, যারা নওদাবা টার্মিনালে মেলা তৈরি করেছ বা বাংলাদেশে বা বিভিন্ন জায়গাতে মেলা হাউজি ইত্যাদি জুয়ার আসর বসিয়েছ, সবার উদ্দেশ্যে বলছি বাবা তোমরা মুসলমান আল্লাহকে ভয় করো, এই 10 দিনে মেলার নামে আল্লাহ বিরোধী কোনো কাজ করো না, নিশ্চয় তোমরাও কোরবানির দিন কোরবানি করবে, তোমাদের কোরবানি কি কবুল হবে? আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে আল্লাহর রহমত পায় আপনারাই বলেন, প্রকাশ্যভাবে কোরআনে বলা আছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযদামু রাজসু মিন আমালি শাইতান, নিশ্চয়ই মদ জুয়া ভাগ্যতি এই সব কিছু হল নাপাক জিনিস, অপবিত্র জিনিস, মিন আমালি শাইতান, এগুলো শয়তানি আমল, এই শয়তানি আমল তোমরা করবে দিনের পর দিন মাসব্যাপী, এরপরও তোমরা ঈদুল আজহার করবেন হাজির হবে আর আল্লাহর রহমত কামনা করবে, নিজের বিবেক থাকবে জিজ্ঞেস করো মরতে আমাদের সবাই কি হবে, মৃত্যুকে বাঁচানোর ক্ষমতা কারো নেই, আমরা আসলে উপদেশ দাতা মাত্র, কারো উপরে আমাদের কোন চাপ নাই, সেরফ হাদিস থেকেই বলছি কোরআন থেকেই বলছি যে আমাদের পরকালীন জীবনে একমাত্র পাথর, এসো আমাদের সন্তানেরা যারা তরুণ যুবক তোমার হাউজির নামে প্রতিদিন যে জুয়া খেলছে দশ টাকা দিয়ে ফিরিজ পাওয়ার লোভে, যে প্রকাশ্য জুয়া হচ্ছে, হয়তো তোমরা বলবে সরকার অনুমতি দিয়েছে। মনে রেখো, সরকার কখনোই ইসলামী বিধান কায়েম করার জন্য অঙ্গীকারাবদ্ধ নহেন। আমাদের দেশের সরকার ধর্ম নিরপেক্ষ সরকার, তারা কোন ধর্মের পক্ষে কাজ করবে না, তার নিজের ইচ্ছা মতো মন খেয়াল খুশি মতো কাজ করে থাকেন। অতএব দোহাই দিয়ে লাভ হবে না, কিয়ামতের মাঠে সরকার আমাকে সাফাত করবে না, আমার নবী আমাকে সাফাত করবেন, তাই না? তিনি নিষেধ করে গেছেন, কোরআন নিষেধ করছে, এরপরে তোমরা কার নিষেধাজ্ঞা চাও? প্রশাসনের ভাইদেরকে বলছি, দয়া করে আল্লাহকে ভয় করুন, আপনারা অনুমতি দিয়েছেন, এই অনুমতি আল্লাহ নবীর হাদিসকে এবং আল্লাহর কোরআনকে বাতিল করতে পারে না। আপনার অনুমতি আল্লাহর কোরআনের সামনে বাতিল হবে, আপনি আমাদের কাছে সার্বভৌম ক্ষমতার মালিক নহেন। এই প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিরা শুনে রাখো, আল্লাহই মুসলমানদের কাছে সার্বভৌম ক্ষমতার উৎস, তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আমরা আল্লাহর জন্য জীবন দেই, আল্লাহর জন্য মাল সৎকা করি, আল্লাহর জন্য সবকিছু করি, বান্দার জন্য নয়। তুমিও বান্দা, আমিও বান্দা, সবাই আল্লাহর সামনে সমান। অতএব এসো সকলে মিলে আল্লাহর সামনে আত্মসমর্পণ করি। কোরবানির মূল শিক্ষা এখানে, ফালাহু আসলামু, তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। যদি সে আত্মসমর্পণ করতে না পারে, বৃথা আমাদের জীবন। এই অন্যায় করতে করতে যদি কেউ মৃত্যুবরণ করো, তা মৃত্যুটা হবে জাহেলি মৃত্যু, সাবধান হয়ে যাও। এই দশ দিন কোন অন্যায় কাজ করো না, বিশেষ করে প্রকাশ্যভাবে মাইকিং করে তরুণ ছেলেদেরকে যেভাবে উৎসাহিত করে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো অত্যন্ত অন্যায়। প্রকাশ্যভাবে যেন মনে হয় আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে প্রশাসনের অনুমতি নিয়ে। আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত লজ্জিত, মুসলমান দেশে এগুলো হচ্ছে। আল্লাহ পাক আমাদের ভাইদেরকে, আমাদের সন্তানদেরকে আল্লাহর অনুগত হওয়ার তৌফিক দান করুন, এবং তাদেরকে যাবতীয় থেকে মুখ ফিরিয়ে আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করুন। কোরবানি পশু কি দিয়ে করতে হবে? উট, গরু, ছাগল, ভেড়া, মূলত তিনটা, উট, গরু, ছাগল। এবং ছাগলের মতোই হল দুম্বা, ভেড়া, এর প্রত্যেকটি নর এবং মাদি, এগুলো দিয়ে কোরবানি হবে, এর বাইরে কোরবানি হবে না। হ্যাঁ, ওলামায়ে মুতাখিরিন পরবর্তী যুগের অনেক আলেম বলছেন যে মহিষ দিয়েও কোরবানি করা যাবে, যেহেতু গরুর মতোই। ভারতে তো গরু জবাই করা যায় না, বুঝতে পারছেন? আর ওখানে এই ফতোয়াটা চলবে, হয়তো মহিষের দিওয়ালাকে করবে, করুক, মানা করি না, যেহেতু কোন কোন আলেম বলেছেন। তবে হাদিসে মহিষের ব্যাপারে কিছু বলা হয়নি। পশু কেমন হবে? সুঠাম, সুন্দর, নিখুঁত, স্পষ্ট খোড়া, স্পষ্ট কানা, স্পষ্ট রোগী, জীর্ণ শীর্ণ, অর্ধেক কান কাটা বা ছিদ্র করা, অর্ধেক লেজ, অর্ধেক শিং ভাঙা বা অর্ধেক লেজ কাটা, এই সমস্ত খুঁতলা পশু চলবে না। মিশকাত শরীফ খোলেন, 1463-64 তিনটা হাদিস পর পড়লে আপনি পেয়ে যাবেন সবগুলো মসলা এক জায়গায়। আমি কেবল সংক্ষেপে বলে দিলাম। এবারে বলবেন, আমরা গরু মোটা তাজা গর্ব, যেহেতু নিখুঁত বলা হয়েছে না, সুন্দর দেখতে, এইবার আপনি খাবেন। আমরা সাবধান করে দিচ্ছি, গরু মোটা তাজা করেনওয়ালা মুসলমান ভাইরা, তোমরা আল্লাহকে ধরা পড়বে। আমরা জানি না গরুর চামড়ার তলা কি আছে, কিন্তু এখন আমরা সব জানি, পাবনা ধরা পড়ে গেছে। আর পাবনার শাহজাদপুরে তো বাংলাদেশের সবচেয়ে বেশি গরু গবাদি পশু উৎপন্ন হয়, ওরাই সমস্ত কোরবানি গরু সাপ্লাই দেয় সারা বাংলাদেশে, মিল ভিটার জায়গা তো ওটা। এই গরুর মধ্যে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, স্টেরয়েড ইঞ্জেকশন, যত্যন্ত বিষ, সেটা বিষ বলাই ভালো, বিষাক্ত না বলে বিষ বলাই ভালো, বিষ ঢুকানো হচ্ছে, ট্যাবলেট খাওয়ানো হচ্ছে, বিষাক্ত ট্যাবলেট, এবং খাদ্যের মধ্যে মিশানো হচ্ছে বিভিন্ন ভাবে। এইগুলো খেয়ে এই গরুগুলো 21 দিনের মধ্যে ফুলি ফেপে ওঠে, মানে আগে থেকেও অনেকে খাওয়ায়। আজকে আমাদের বাংলাদেশের বিজ্ঞানীরা বলছেন সমস্ত গোশত বিষাক্ত হয়ে যায়, এরপরে বিষগুলো সব হাড়ের মধ্যে মজ্জায় গিয়ে জমা হয়। মানুষ সাধারণত হাড় চুষে মজ্জা খেতে ভালোবাসে, মজা লাগে বেশি, কিন্তু ওই মজ্জা নয়, ওটা আসবে পুরো বিষ, যত মজ্জা চুষবেন তত বিষ চুষবেন। সাবধান বাংলাদেশের ভাইরা, লোভী মানুষ থেকে আমরা কেউ বাঁচতে পারছি না। যারা এই বিষ ঢুকাচ্ছেন তারা কিন্তু মুসলমান, মোটা তাজা দেখে পাগলের মতো আমরা গরু কিনি। আমার তোমার 15টা গরু যে ছবি আসছে পত্রিকায়, ওর মধ্যে কয়মন গোশ বিষ আছে আল্লাহ, অত মোটামা হয় নাকি? নাদুস নুদুস গরু। হ্যাঁ, যদি আপনা আপনি মোটা তাজা হয় তাতে কোন দোষ নাই, কিন্তু এই জোর করে মোটা বানানো বিষ দিয়ে এগুলো থেকে সাবধান থাকবেন, কারণ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা যারারা ওয়ালা যারা রাওহা আবু দাউদ, তোমরা ক্ষতিগ্রস্ত হয়েও না কাউকে ক্ষতি করো না। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মূলনীতি ইসলামী ব্যবহার বিধি ইসলাম শেখা। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেছেন মান গাসসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করল সে মুসলিম উম্মার অন্তর্ভুক্ত নয়। এটা কি প্রতারণা নয়? দেখতে চমৎকার। এজন্য সাবধান থাকবেন, চর্বি ভর্তি দেহ মোটা জিজ্ঞেস করলে সে নিশ্চয় বলবো আমরা এগুলো করি নাই, কিন্তু না, এখন সরকারের পক্ষ থেকে শুনছি নাকি হাটে হাটে সবাই লোক বসাবে, ইঞ্জেকশন করে দেখবে আসলে কিছু আছে কিনা বিষ, যেমন ফরমালিন টেস্ট করার জন্য বসায়। কিন্তু আমরা জানি সরকার যেটা করে সেটাই ফাঁকিবাজি, সরকার যে লোক বসাবে ওই লোকটা গিয়ে তার পকেটে আগে 500 টাকা নোটটা গুঁজে দেবে, দিয়ে বলে হ্যাঁ তোমার গরু ফার্স্ট ক্লাস বিষ মুক্ত। অত সরকারি সার্টিফিকেটের কোন গুরুত্ব এখন কেউ দেয় না, এই কারণে দেয় না, সবই ঘুষখোরগুলো এখানে বসাই দেয়, সিল মেরে দিল গরু ভালো। সাবধান থাকবেন, যারা বিষ দিচ্ছেন তারা আল্লাহকে ভয় করুন, মানুষকে বিষ খাওয়াবেন না, মানুষ কিন্তু ধোকায় পড়ে কিনছে, আর আপনারাও সাবধান থাকবেন যেন এইভাবে কিনবেন না। আবু সারি বিখ্যাত সাহাবি, তার সম্পর্কে একটু পরেই বলি, কেমন পশু করবেন? অন মিখনাফ অন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাযবাহু ইল্লা মুসন্না, তোমরা মুসন্না পশু ব্যতীত জবাই করো না। মুসন্না কাকে বলে? 6 বছরের পদার্পণকারী উট আর 3 বছরের পদার্পণকারী গরু বা ছাগল, মানে মানে দুধে দাঁত ভেঙে যে নতুন দাঁত ওঠে না এইটা আর কি, এইটা জবাই করবেন। যদি নিতান্ত না পান, হৃষ্টপুষ্ট মোটা তাজা হলে তার কম বয়সে হলেও চলবে, কিন্তু ওইটার চলবের উপরে যেন আমল করবেন না, আমল করবেন এইটার উপরে যে দুধে দাঁত ভেঙে নতুন দাঁত যেগুলো উঠলো সেই গরু ঘষে দিবেন। এক পরিবার পক্ষ থেকে একটা পশু দেবেন, পরিবার পিছু একটি পশু, ব্যক্তি পিছু একটি নয়। অনেকের ধারণা ব্যক্তি পিছু একটা খাসি দিতে হবে, না, একটা পরিবার পিছু একটা খাসি বা বকরি দিবেন। আর মিখনাব বিন সুলাইম কালা কুন্না বকুফান মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি আরাফাতা ফসামিতুহু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন আও আতিরাত ওয়া আতিরাতুন রাওহু তিরমিজি আবু দাউদ বিসনাদে সহীহ। মিখনাব বিন সুলাইম বলছেন আমি আল্লাহ রাসূলের হজের ভাষণ নিজের কানে শুনেছি, আরাফাতের ময়দানে তিনি ভাষণ দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের উপরে, ফি কুল্লি আমিন, প্রতি বছরে, উযহিয়াতুন, একটি করিয়া কুরবান। এই ব্যাখ্যা বুঝতে কোনো সমস্যা আছে আপনাদের? বলা আছে কাটা ভাগা করো, সাত ভাগা করো, কে বলবে? এত সহজ সুন্দর সাবলীল বক্তব্য আমাদের ব্রেনে আসে না, আমরা ঘুরি ফিরে কি করে ভাগে কাটা কুটি করে খাবো সেই তালে থাকে। এরপর আসেন অন ইবনে আব্বাস কয়লা কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, আপনারা দৌড় প্রবেশ সঙ্গে সঙ্গে আমার সাথে সাথে, কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, ইবনে আব্বাস বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি সফরে ছিলাম, ফাহাদার আল আজহা, অথবা ঈদুল আজহা উপস্থিত হল, ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতুন ও ফিল বাইরে আশারাতুন রাওহু তিরমিজি ওয়ান নাসাই ইসনাদুহু সহীহ, অতঃপর আমরা শরীক হলাম একটি গাভীতে 7 জন ও একটি উটে 10 জন, হাদিসটি তিরমিজি আবু দাউদ সব গ্রন্থে আছে, মিশকাতে আপনি পাবেন 1469 নম্বর হাদিস। তাহলে ভাগা করবেন কোথায় গেল? ফি সাফারিন, একেবারে পরিষ্কার হাদিসে রয়েছে। আচ্ছা, ওয়ান জাবরিন কালা নাহরনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হুদাইবিয়া আল বুদনাতা আন সাবাতিন আল বকরাতা আন সাবাতিন রাওহু মুসলিম, ও তো সহিহ বল লাগবে না, মুসলিম তো মুসলিমই বুঝতে পারছেন। জাবির বিন আব্দুল্লাহ বলছেন আমরা আল্লাহ রসুলের সঙ্গে হুদাইবিয়া সফরে উট কোরবানি করলাম, আমরা কোরবানি করলাম, কিভাবে করলাম? একটা উট 7 জনের পক্ষ থেকে, অল বাকারা আনসাবাদের একটা গরু 7 জনের পক্ষ থেকে, আগের রাতে আসছিল উট দশ জনের পক্ষ থেকে, এরা হয়তো আসছে উট সাত জনের পক্ষ থেকে। বোঝা যাচ্ছে উট বা গরু দুটাই জবাই করা হয়েছে, সাতজনে সাতজনে মিলে, একটা হচ্ছে সফরে আর এটাও হচ্ছে হুদাইবিয়ার সফরে, কোনটা কি মদিনায় হলো? এবারে আল্লাহ রাসূলের নিজের আমল ছিল এই। ইবনে উমর বলছেন তিনি দশ বছর মদিনায় প্রতি বছরে কোরবানি করেছেন, এবং আমলাহানে আকরানানে মওজুআনে, সুন্দর শিঙ্গলা, সুন্দর স্বাস্থ্যওয়ালা সুঠাম দেহি, এবং সুন্দর দুটি খাসি। বাংলাদেশি ফতোয়ায় খাসি চলবে না, কারণ খুদ হয়ে গেছে, তাই না? অথচ খাসি শব্দটাই এসছে হাদিস বুখারীর মুসলিম শব্দ কাতে, এটা কানে ঢোকে না। কোন পিসাবে দেখো ফতোয়া দিয়ে গেছে খাসি কোরবানি করা যাবে না, যেহেতু ওটা খুঁত হয়ে গেছে। আর এ বেটা অন্ধকার বের করে খুঁত নাকি, ওটা থাকাটাই বরং খুঁত, ওটা কেড়িফিল তোড়লে ও ভালো হয়ে যায়, শান্ত হয়ে যায়, দুর্গন্ধ অটোমেটিক দূর হয়ে যায়। যাই হোক, দেখা যাচ্ছে আল্লাহ নবী মদিনায় থাকতে দুটো করে দুম্বা দিয়েছে। হজে এসে তিনি গরু দিলেন, উট দিলেন, কারণ তখন সাহাবি তো মেলা, হাজার হাজার মানুষ না, ওটা আলাদা, হজটা তো তার জন্য সফর। আর বাড়ি থাকতে দিচ্ছেন তিনি একটা করে, এবং কোন সাহাবি বাড়ি থাকতে ভাগা কোরবানি করেছেন বলে কোন হাদিসে কোন প্রমাণ পাওয়া যায় না। আমরা যখন 1986 সালের দিকে এই তাহকিকের মধ্যে আমরা পেলাম এটা, তো আমরা ছোট্ট করে বই লেখা মাসালে কোরবানি দেখছেন না তারা, এখন তাদের সাইজ বড় হয়েছে, তখন ছিল ছোট্ট। আরে সুবহানাল্লাহ, কি যে জুলুম শুরু হয়ে গেল আমাদের উপরে, পারলে বোধহয় হাড়াটি ভেঙে দেয়। উত্তরবঙ্গের মুসলমানদের ভাগা কোরবানি ফরজ, আস্ত কোরবানি নফল, ভাগ খানা কি ব্যাপার? আমাদের গোষ্ঠ খেতে দেবো না আগার সাহেব, যে না গোষ্ঠ খেতে দেবো না, গোষ্ঠ বাদ দিতে হয়, কম খান ঈদের দিন, কিন্তু সুন্নত পালন করেন। সাহাবি আবু সারিয়া বলছেন আমি যখন জানলাম এই ছাগল কোরবানি করা, এই সুন্নত বকরি কোরবানি করা, আমি তখন একটি বকরি বা দুটি দুটি বকরি কোরবানি দিলাম। দুর্ভাগ্য আমার পরিবার আমাকে বলল তুমি একটা বকিল, তোমার এত টাকা আছে, তুমি একটা বকরি কোরবানি দিলে? আমি বললাম আমি দিলাম কি জন্য তুমি বুঝতে পারছো না, বকরি কেন উট দশটা দিতে পারি, আমার বহু আল্লাহ সম্পদ দিয়েছে, কিন্তু আমার নবী জীবনে কখনো এর বাইরে করেন নাই। আর আল্লাহ ইসমাইলের বিনিময়ে যে ফিদিয়া পাঠালেন সেটা কিন্তু উট বা গরু ছিল না। ইমাম কুরতুবী বলছেন যদি আল্লাহর নিকটে দুম্বার চাইতে উত্তম কোন পশু থাকত, নিঃসন্দেহে আল্লাহ ইসমাইলের বিনিময়ে সেই উত্তম পশুটাই দিতেন, কিন্তু আল্লাহ পাঠিয়েছেন দুম্বা। একজন আমার নবী দিয়ে গেলেন 10 বছর ধরে দুম্বা আর খাসি, আর তোমরা পড়ে এগুলো করো কি? নিঃসন্দেহে উট গরু নাজায়েজ নয়, যেহেতু আল্লাহ নবী দিয়েছেন হজের সময়, আপনারা দিবেন কোন সমস্যা নাই, কিন্তু ওটাই দিতে হবে। এবং তো এখানে সাতজনে মিলে ভাগ করে দিবেন, এখন অসংখ্য হচ্ছে কেউ কেউ বলে তিনজনে পাঁচজনে মিলেও নাকি দিচ্ছে আবার, এগুলো কাকে কি বলবো? হাদিস মানলে কোনো সমস্যা নেই, না মানলেই সমস্যা। আপনাদের দলিল একটা বড় কি জানেন, সৌদি আরবের লোকরা এগুলো বলে না, আপনি কেন বলেন? আলহামদুলিল্লাহ খুব খুশির খবর আমরা পেয়ে গেছি, সৌদি আলমদের মধ্যে বেশ কিছু আলেম ভাগা কোরবানির বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, যেটা আমাদের কাছে এসে গেছে, আগামীবারে মাসালে কোরবানি তোমরা ওগুলো যোগ করে দেবো। একদিন ভাবছিলাম যে আমরা একাই পড়ে গেছি নাকি, এখন যে আলহামদুলিল্লাহ অনেক বিদ্যান আসেন তারা এগুলো করেন না। অতএব দয়া করে একটি জীবন দিবেন, জীবনের কোন অংশ দেওয়ার চিন্তা করবেন না। যারা গরু খাবার কেনেন এখনো, যদি ভাগা করেও থাকেন ভাগা বাতিল করেন, নিজে যে পারেন তাই করেন, যত ছোট করবেন ততই ভালো, কারণ এটা সুন্নাত। মিশকাতে যে হাদিসটি এসেছে জাবির বিন আব্দুল্লাহ থেকে, ওখানে কিন্তু এই ব্যাখ্যাটা নাই, যেটা আমি বললাম না, নাহার না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হুদাইবিয়া আল বদনাতু আন সাবাতিন আল বাকারাতু আন সাবাতিন, এটা কিন্তু মুসলিম শরীফে এসছে 1808 ও 1809 নম্বর হাদিসে। আর এই হাদিসটা যখন মিশকাতে এসেছে, এখান থেকে এখানে এই প্রথম অংশ বাদ হয়ে গেছে, নাহার না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হুদাইবিয়া, এই কথাটা মিশকাতে নাই। হুদাইবিয়াতে আমরা এটা করেছি, এই কথা মিশকাতে নাই। শুধু বলা হয়েছে গরুর সাতজনের পক্ষ থেকে এবং কি বলে উট সাতজনের পক্ষ থেকে, এই ব্যাখ্যাশূন্য হাদিস মিশকাতে থাকার কারণে এদেশের আলমের সম্ভবত বিভ্রান্তে পড়ে গেছেন, এই জন্য ওনারা ওই হাদিসের ভিত্তিতে একটা সম্ভবত ফতোয়া দিয়ে ফেলতে পারেন। ওইটার মূল মুসলিম পড়ে দেখেন, সেখানে কিন্তু এটা নাই। মনে রাখবেন মিশকাত হল হাদিসের সংকলন গ্রন্থ, মূল হাদিস গ্রন্থ নয়। মূল হাদিস গ্রন্থ অন্যত্র আছে, রহ মুসলিম বলা হয়, তোমরা মুসলিম দেখেন সেখানে গিয়ে আছে, সেখানে গিয়ে দেখেন এই হাদিসটা আসছে, নাহার না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হুদাইবিয়া, আমরা হুদাইবিয়াতে আমরা শরীক হয়েছিলাম কোরবানিতে সাতজনে সাতজনে, বিল মদিনা কিন্তু বলা নাই, যাই হোক, আল্লাহাক আমাদেরকে সুন্নত অনুযায়ী কোরবানিকে তৌফিক দান করুন এবং সবাই চেষ্টা করুন সাধ্যমতো সুন্নত অনুযায়ী আমল করার জন্য। আগামী সপ্তাহে ইনশাল্লাহ বাকিগুলো বলা যাবে, অন্যান্য বিষয়গুলি মৌলিকভাবে যে বিষয়টি এখন আজ থেকে কাল থেকে শুরু হবে সেটা যেন কার ভুল না হয়। কাল থেকে মশলাটা হবে কি, আমি সামরা বিন জুনদুব উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, এজা দাখাল আল আশার, যখন জিলাদের প্রথম দশক প্রবেশ করবে, অর্থাৎ কালকে না, কাল তো পয়লা জিলাদ আমাদের এখানে, সে যেন আর পয়লা তাখুজ মিন শাআরিহি ওয়া আসফারিহি শাইয়্যা, যেন তার চুল এবং নখ হাত দেয় না। কাল থেকে চুল নখ কাটা বন্ধ, যারা কোরবানি দিবেন তাদের জন্য এটা একবারে অপরিহার্য। পরশুদিন তয়েব থেকে ফোন করছে স্যার, বলেছে মান আরাদা ইউজাহ, যে ব্যক্তি করবেন যে ইরাদা রাখে তা মানে করবেন দেবে তো বাপ, ছেলে তো দেবে না, ছেলে তেল নখ কাটা যাবে, তোমার এই মাথায় যুক্তি ঢুকালোকে স্যার কি জানে, এখানে তো মেলা আলো মানে ভিড়, একা তো এখন কথা বলে পড়েছে সমস্যায়, এই স্যার আপনাকে ফোন করলাম, দেখো যত আলম তত গোলমাল, ওই ঝামেলা ঢুকো না। কোরবানি কোন ব্যক্তির পক্ষ থেকে হয় না, কোরবানি পরিবার পক্ষ থেকে হয়, যাদের ধারণা কোরবানি ব্যক্তির পক্ষ থেকে হয় তারা ওই মশলা দেন। এবং পরিষ্কারভাবে বলা আছে আল্লাহ আলিকুল্লাহ আহলে বাইত, আলী বাইত মানে কি বলেন পরিবার, আর এটা আল্লাহ নবী বিদায় হজ্জের সর্বশেষ ভাষণ, মৃত্যুর 81 দিন পূর্বে তার এই ঐতিহাসিক ভাষণকে আমরা আগের সব কিছুকে বাতিল করে দিচ্ছে। অর্থাৎ একটা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দিতে হবে, ব্যক্তির পক্ষ থেকে নয়, সে ব্যক্তি এককভাবে দেবে না, পরিবারে যতজন লোক থাকে। অতএব এই নখ চুল না কাটার এই বিধানটা পরিবারের সকল সদস্যের উপরে বর্তায়, এক কথা শেষ। সাধ্যান্ত এত সুন্দর করে কেউ বুঝায়নি, তোমাকে কে বুঝাবে, তুমি আছো তো বড় শায়েখের মধ্যে, আমাদের বাবা শায়েখ নায়ক না, হাদিস পড়ি তোমাদের সঙ্গে বলে দিচ্ছে সরাসরি, হাদিসের নির্দেশ ধরে সেটা ফলো করার চেষ্টা করবে। এই সঙ্গে আর একটু যোগ করে দিতে হয়, এই নখ চুল কাটার বিষয়টা মনে করি আমরা যারা আমরা কোরবানি করবো না তারা কাটবো, এ বিষয়েও হাদিসটি আসছে, যদিও সনদে কিছু দুর্বলতা আছে, কিন্তু এ বিষয়ে ওলামা ইকরাম সবাই একমত, যে ব্যক্তি কোরবানি দিবেন না তিনি যদি কোরবানি নিয়েতে ওই দিন নখ চুল কাটেন, অর্থাৎ 10 দিন রেখে দিয়ে, তাহলে আল্লাহ পাক তাকে একটি পূর্ণ কোরবানি রেখে দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী 10 দিন সহি শুদ্ধভাবে নেক আমল করার তৌফিক দান করুন, এবং কোরবানি পর্যন্ত যদি আল্লাহবাগ আমাদের হায়াতে রাখেন, যেন সুন্নত অনুযায়ী একটি জীবন আল্লাহর রাহে কোরবানি দেওয়ার জন্য তৌফিক দান করেন। একটা মশলা দিয়ে দিয়ে ভুলে যাব আমরা, গত বছরের তাহারিকে একটা ফতোয়া এসছে সৌদি আরবের দ্বিতীয় প্রধানমন্ত্রী শেখ হুসাইমিনের ফতোয়া অনুযায়ী, যদি কেউ কোরবানি পশু কিনেন তার চাইতে ভালো পশু যদি পরে পান তাহলে আগেরটা বাদ দিয়ে পরেরটা কিনে কোরবানি করা জায়েজ ফতোয়া দিয়েছিলেন শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ, মারা গেছেন, ওইটার উপরে শাহরিকে ফতোয়া গেছিল। কিন্তু আসলে মাসালে কোরবানিতে যে ফতোয়া দেওয়া আছে ওটাই ঠিক, আপনি যখন কোন কোরবানি পশু কিনবেন এবং তার উপরে আপনি ঘোষণা দিবেন যে এটি আমার কোরবানির পশু, এরপরে ভালো পান যত বড়ই পান আপনি আর খরিদ করবেন না, কারণ এটা আল্লাহর হস্তে ওয়াকফ করা হয়ে গেছে, কথা বুঝতে পারছেন। এমনকি ওই পশু যদি ত্রুটিও বের হয় তথাপি ওই ত্রুটি নিয়েই আপনি কোরবানি দিবেন, কারণ আল্লাহর নামে যেটা একবার নিয়ত করা হয় সে নিয়ত পরিবর্তন করা যায় না। ঘন ঘন যদি পাল্টা পাল্টি চলে তো কোরবানির দিন আগ পর্যন্ত খালি বড়টাই তো কিনতে হবে, ছোট্টটা বাদ দেওয়া লাগবে, এই একটা বিশৃঙ্খল সৃষ্টি হবে না, এটা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।